نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে তাজকিয়াতুন নুফুসের উপরে আলোচনা পেশ করেছিলাম। তাজকিয়া অর্থ কি, তার প্রয়োজনীয়তা কি, কোরআন এবং হাদিস থেকে তা আলোচনা করা হয়েছিল, যার মূল বক্তব্য ছিল তাজকিয়াতুন নুফুস বা আত্মশুদ্ধির মূল কথাই ছিল শিরিক এবং বেদাত সহ আত্মার যতগুলো রোগ রয়েছে সমস্ত রোগ থেকে আত্মাকে পরিশুদ্ধ করে তাওহীদ এবং সুন্নাহ দ্বারা পরিপূর্ণ করা, সুসজ্জিত করার নামই হচ্ছে তাজকিয়া। তাজকিয়া মানেই হচ্ছে মানুষের কলবকে, আত্মাকে পরিশুদ্ধ করা, সমস্ত গায়রুল্লাহ থেকে মুক্ত করা। চাই সে গায়রুল্লাহ দেবদেবী হোক, চাই সে গায়রুল্লাহ বীর মুর্শিদ নামে হোক, চাই সে গায়রুল্লাহ মাজার ফকির দরগার আকারে হোক, চাই সে গায়রুল্লাহ আল্লাহর ওলি আর বুজুর্গের নামে হোক, সমস্ত গায়রুল্লাহর ভায়া মাধ্যমকে ত্যাগ করে অন্তরে শুধুমাত্র আল্লাহকে বসানো, এটার নামই হচ্ছে তাজকিয়াতুন নুফুস। তাজকিয়া অন্তরকে পরিশুদ্ধ করা, কলবকে পরিচ্ছন্ন করা। কলব কি জিনিস, আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। কলব কাকে বলে, কলব কত প্রকার, কি কি, এরপরে পর্যায়ক্রমে আলোচনা হবে। কলবে রোগ কেমনে প্রবেশ করে, কোন কোন পথে প্রবেশ করে। কলব আরবি শব্দ, কোরআনে বহু জায়গায় কলব শব্দটি ব্যবহার হয়েছে, এক বচনে, বহু বচনে, দ্বিবচনে। কলব শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে পরিবর্তন করা, ওলট পালট করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্না কুলুব বনি আদম কারিশাতিন ফি আরদিন ফালাতিন, নিশ্চয় বনি আদমের কলব একটা খোলা ময়দানে মরুভূমিতে পাখির পরের মতো, ইয়াকাল্লিবুহার রীহু কাইফা ইয়াশা, বাতাস যেমন মরুভূমিতে পড়ে থাকা একটা পাখির ডানাকে, একটা পাখির কি বলে পরকে ওলট পালট করে, ঠিক এরকম ভাবে মানুষের অন্তর এবং কলব হচ্ছে আল্লাহর কাছে, এবং এটা ওরকম পরিবর্তন হতে থাকে। আর এক হাদিসে বলা হয়েছে, ইন্না কুলুব বনি আদম বাইনা ইসবাঈনি মিন আসাবিঈর রহমান, বনি আদমের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশাউ, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে এই কলবটাকে ওলট পালট করেন। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম, হাদিসগুলো মিশকাতে পাবেন বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর ভিতরে, আবার বাবুল কদরের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কলব সম্পর্কে কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন কোন সম্পদ, কোন সন্তান, সম্পদের জোর, সন্তানের জোর, অর্থ শক্তি অথবা জনশক্তি কোন উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যে আল্লাহর নিকটে কলবে সালিম নিয়ে আগমন করেছে। কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, নিশ্চয় মানুষের দেহের ভিতরে একটা মাংসের টুকরো আছে, গোশতের টুকরো আছে, ইদা সালুহাত ওই গোশতের টুকরা যতক্ষণ পর্যন্ত ঠিক থাকে, ভালো থাকে, সলুহাল জাসাদু কুল্লুহু, ততদিন পর্যন্ত গোটা দেহ ভালো থাকে। ওয়াইজা ফাসাদাত, আর যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো সেই গোশতের টুকরাটার নামই হচ্ছে কলব। কলব, পার্শ্ব পরিবর্তন করা, ওলট পালট করা। আপনি দেখবেন, বাস্তবেও বুঝবেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমার কলব তখন ওইখানেই সীমাবদ্ধ ছিল, মায়ের পেটের থেকে যখন দুনিয়াতে আগমন করলাম আমার শিশু অবস্থা শুরু হলো, এখন আমার কলব মাকে ঘিরে, মায়ের সাথে সম্পর্ক, মা ছাড়া আমি কিছুই বুঝি না, আমার কলবটা মায়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। এরপরে যখন আপনি আরেকটু বড় হলেন, হাঁটা চলা করতে পারেন, দৌড়দৌড়ি করতে পারেন, তখন কলব তার পার্শ্ব পরিবর্তন করে সম্পর্ক স্থাপন করেছে খেলার সাথী আর বন্ধু বান্ধবের সঙ্গে, এবারে খেলাধুলা করছে, দৌড়দৌড়ি করছে। এরপরে যখন আরেকটু বড় হয়ে গেল, কলব তখন তার পার্শ্ব পরিবর্তন করে এবারে সম্পর্ক স্থাপন করেছে স্কুলের পাঠশালার সঙ্গীদের সাথে, এখন তাদের নিয়ে তার ভালোবাসা, তাদের নিয়ে তার ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, খেলাধুলা, অন্তরের সম্পর্ক বন্ধু বান্ধবের সঙ্গে। এরপরে যখন লেখাপড়া শেষ করলো, বিয়ে করে বসলো, এখন তার কলব পার্শ্ব পরিবর্তন করে তার মূল সম্পর্ক হচ্ছে এখন তার স্ত্রীর সঙ্গে, স্ত্রীর সঙ্গে তার ভালোবাসা, স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, স্ত্রীকে কেন্দ্র করে তার যাবতীয় স্বপ্ন। এরপরে যখন আবার সন্তান হয়ে গেল, কলব তখন পার্শ্ব পরিবর্তন করলো, এবারে তার সম্পর্ক সন্তানের সঙ্গে, এখন সন্তান কিভাবে সুন্দর করা যাবে, বড় করা যাবে, সন্তান কিভাবে লেখাপড়া করবে, এই সব কিছুকে ঘিরে তার সব স্বপ্ন। এবারে কলবের সম্পর্ক সন্তানের সাথে, সন্তান যখন বড় হয়ে গেল, এখন সন্তানরাই বাবাকে ত্যাগ করে বিভিন্ন কর্মব্যস্ত হয়ে গেছে, বাবার খবর নেওয়ার সুযোগ নেই, বাবা তার কলব সম্পর্ক, কলবের সম্পর্ক পরিবর্তন করে নাতি আর নাতনিদের সঙ্গে স্থাপন করেছে, এখন দাদা হয়ে গেছে, দাদার সম্পর্ক কলবের সম্পর্ক নাতি আর নাতনির সঙ্গে, এরপরে নাতি নাতনিও বড় হয়ে গেছে, আর লোকটা আরো বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, এখন তাকে আর কেউ অত ভালোবাসে না, সে যদি কাউকে ভালোবাসতে চায় তাও তাকে পাত্তা দেয় না, এখন সে শুয়ে শুয়ে চিন্তা করে এখন আমার কলবের সম্পর্ক হবে কার সঙ্গে, এখন সে বুঝতে পারে আমার এই কলবের চূড়ান্ত সম্পর্ক তার সঙ্গেই থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শুরুতে ছিল। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে কলব প্রশান্তি লাভ করে, স্থিরতা লাভ করে। এখানে কি স্থির হয়ে যায়, এখান থেকে আর কলব কোথাও যেতে পারবে না। এজন্যই বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি, আল্লাহর জিকিরের মাধ্যমে। তবে এই জিকির মানি কেবল পীর শব্দের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও করি। তবে কতক্ষণ লা ইলাহা আসছে ইল্লাল্লাহ জোরে, এক পীরের তরিকা আর এক পীরের তরিকা, লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ এই জিকির, পাশান পাশের জিকির, হাফসেদমের জিকির, সাপের মতো ফুসফুস করার জিকির, এটা বলা হয় নাই। জিকির মানে স্মরণ, জিকির মানে স্মরণ, কাকে স্মরণ করা এটা মনে রাখতে হবে। স্মরণ করা বলা হয়েছে কোরআনকে, কোরআনকে নাম দেওয়া হয়েছে জিকির। কোরআনের সুরায় হিজর, এই সুরার 15 নম্বর সুরার 9 নম্বর আয়াতে কোরআনকে বলা হয়েছে জিকির মানে স্মরণ। কোরআনের আরেক নাম হচ্ছে তাজকিরা, সুরায় আবাসা 80 নম্বর সুরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে তাজকিরা। এমনি ভাবে কোরআনের আরেক নাম দেওয়া হয়েছে জিকরা, সুরা আনআম 6 নম্বর সুরার 90 নম্বর আয়াতে বলা হয়েছে জিকরা। কোরআনের সুরায় মুজাক্কির, সুরায় গাশিয়া 88 নম্বর সুরার 21 নম্বর আয়াতে বলা হয়েছে মুজাক্কির, স্মরণ করে দেনেওয়ালা, যে স্মরণ করে দেয়, কি স্মরণ করে দেয়। এটা এরকম, যেরকম ভাবে আল্লাহর সঙ্গে এক সময় পরিচয় ছিল, সম্পর্ক ছিল, ওই সম্পর্ক মানুষ দুনিয়াতে এসে ভুলে গিয়েছিল। আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছিল সেদিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত রূহগুলোকে সৃষ্টি করে এক জায়গায় একত্র করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি। এইবারে মানুষ বলল, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মালিক। রবের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছিল, এই সম্পর্ক মাঝখানে এসে পরিবর্তন হয়ে গেল, মাঝখানে এসে চলে গেল মায়ের সঙ্গে, খেলার সঙ্গীদের সঙ্গে, স্কুলের সাথীদের সঙ্গে, এরপরে বউয়ের সঙ্গে, এরপরে সন্তানের সঙ্গে, এরপরে কর্মজীবী লোকদের জন্য তার সহকর্মীদের সঙ্গে, এরপরে আবার পরিবর্তন হয়ে সেই আগের জায়গায় ফিরে এসেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেহেতু কোরআন এই সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়, এই সম্পর্ককে মনে করিয়ে দেয়, এই জন্য কোরআনকে বলা হয়েছে জিকির। যেহেতু সালাত এই সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়, সেজন্য সালাতের নাম হচ্ছে জিকির। কোরআনে বলা হয়েছে আকিমিস সালাত আলি জিকরি, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। জিকির মানে এই নয় জিকির করতে করতে লাভ দিয়ে গাছে ওঠা অথবা শামিয়ানার সঙ্গে বাদর ঝোলা, এই বান্দরামি করা কোন সাহাবায়ে কেরাম করেন নাই, এই বান্দরামি আল্লাহর নবী শিক্ষা দেন নাই। জিকিরের নামে নাচানাচি করা, জিকিরের নামে লাফালাফি করা, জিকিরের নামে বাদর ঝোলা, জিকিরকে কলঙ্কিত করা, জিকিরকে অপমানিত করা, কোরআন সুন্নাকে বিকৃত করা। জিকির অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আমি না করি নাই, কিন্তু আমাদের কথাগুলো বুঝতে হবে। আমরা বয়ান করি, আগে বলেছিলাম ওই সমস্ত লোকদের জন্য কোরআন যাদের কথা বলা হয়েছে, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা মা আহসানা, যারা কথা শুনে, কান দিয়ে শুনে, এরপরে যা ভালো কথা তা গ্রহণ করে। আমরা কথা বলি ওই সমস্ত লোকদের জন্য যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তারা বলে সামিআনা ওয়া আতাআনা। যখন কোরআন এবং হাদিসের কথা বলা হয়, দলিল সহ বলা হয়, তখন তারা বলে না আমাদের পীর কি কম বুঝলো, বাপ দাদার যুগ থেকে করে তারা কি কম বুঝেছে, এই সমস্ত বলে না। বরং কোরআন এবং হাদিসের কথা যখন সামনে চলে আসে, যখন কোরআনের আয়াত নাম্বার পেয়ে যায়, হাদিসের সং নাম্বার পেয়ে যায়, আর বাস্তবে দেখে মিলে গেছে, তার অন্যায় ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে বলে সামিনা ওয়া আতানা, আমি শুনলাম আর মানলাম। আমরা কথা বলি না ওই সমস্ত লোকদের জন্য যারা শুনে তারপরে বলে সামিনা ওয়া আতাইনা, শুনলাম তবে মানলাম না, আমাদের পীর কি কম বুঝে। আমরা কথা বলি না ওই সমস্ত অশিক্ষিত লোকদের জন্য যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল আরাবু গ্রাম্য লোকেরা, অশিক্ষিত লোকেরা, বেদুইন লোকেরা, আশাদ্দু কুফরান, কুফুরের মধ্যে সবচেয়ে বড় চরম। আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান, মুনাফিকির মধ্যে চরম এগুলো। এরপরে আল্লাহ কি বলেছেন, ওয়াজেদারু আল্লাহ ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহ, এবং তাদের জন্য উচিত, তাদের জন্য উপযুক্ত এটাই যে তারা আল্লাহর কালামকে বুঝবে না, আল্লাহর বিধানকে তারা বুঝবে না, এটাই তাদের জন্য সমুচিত। আল্লাহ কি সুন্দরভাবে এই লোকদের চরিত্রকে তুলে ধরেছেন। আমরা ওই রকম লোকদের জন্য আলোচনা করি না যাদের অন্তরে মোহর লাগানো আছে। এজন্য আজকের আলোচনা অন্তরের কলবের সংজ্ঞা। কলবের সংজ্ঞা আমরা বললাম কলব মানে হচ্ছে পার্শ্ব পরিবর্তনকারী। এবারে কলবের প্রকার, কোরআন এবং হাদিস থেকে কলবের অনেকগুলো নাম পাওয়া যায়। একটা নাম হচ্ছে আল কলবু সহি, সুস্থ কলব, আর একটা নাম পাওয়া যায় আল কলবু সালিম, বিশুদ্ধ কলব। কোরআনে আর এক জায়গায় বলা হয়েছে আল কলবুল মুনিব, বিনীত কলব। আর একটা কলবের নাম দেওয়া হয়েছে আল কলবুল মারিফ, রোগাক্রান্ত কলব। আর একটা কলবের নাম দেওয়া হয়েছে আল কলবুল জায়েক, বক্র কলব, বাঁকা, এরা বাঁকা পথেই চলে, সহজ পথে আসে না। আর একটা কলবের নাম দেওয়া হয়েছে আল কলবুল লাহি, অমনোযোগী কলব, এদের কোনো সদবদ নেই। আর একটা কলবের নাম হচ্ছে আল কলবুল গাফেল, উদাসীন কলব। আর এক কলবের নাম হয়েছে আল কলবুল মাকতুম, দিল গালাকৃত কলব। আর এক কলবের নাম হচ্ছে আল কলবুল মাইয়েত, মৃত্যু কলব, কলব মরে গেছে। আর এক কলবের নাম হচ্ছে আল কলবুল মাতবু, মোহরকৃত কলব। এই যে কলবগুলো আছে কোরআনের প্রত্যেক আয়াতে আমরা দলিল পেশ করব ইনশাআল্লাহ, এটা হচ্ছে কলবের প্রকার। এরপরে কলবের তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায়। একটা নাম হচ্ছে আল কলবুল মুতমাইন্না, স্থির কলব। আর একটা নাম হচ্ছে আল কলবুল আন-নাফসুল লাওয়ামা, আত্মসমালোচক নফস। আর একটা নাম হচ্ছে আন-নাফসুল আম্মারা, মন্দ কাজে প্ররোচনা দানকারী কলব। এই হলো সিফাত, তিনটা সিফাত, আন-নাফসুল মুতমাইন্না, স্থির কলব, আন-নাফসুল লাওয়ামা, আত্মসমালোচনাকারী কলব, আন-নাফসুল আম্মারা, অন্যায় কাজে প্ররোচনা দানকারী কলব। এই তিনটে হচ্ছে সিফাত, আর ওগুলো হচ্ছে প্রকার। এবারে আমরা এই প্রকারগুলোকে চারটা প্রকারে ভাগ করে ফেলব। এটা হাদিস থেকে বলা হয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল কুলুবু আরবাতুন, মানুষের কলব হচ্ছে চার প্রকার। কয় প্রকার? কলবুন মুসাফাহুন, প্রথম প্রকার হচ্ছে কলবুন মুসাফাহ, বিকৃত কলব, নষ্ট কলব। ফাদাকা কলবুল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিকের কলব। দুই নাম্বার হচ্ছে অকলবুন আগলাফ, দ্বিতীয় প্রকার হচ্ছে গিলাফকৃত কলব। এটা কি বলা হয়েছে? মোহরকৃত কলব। এটা কি বলা হয়েছে? সিলগালাকৃত কলব। ফাদাকা কলবুল কাফের, এটা হচ্ছে কাফেরদের কলব। আর তিন নাম্বার হচ্ছে অকলবুন আজরাদু, একেবারে মুক্ত পরিষ্কার কলব। কান্না ফিহি সিরাজান ইয়াজহুরু, মনে হয় যেন তার ভিতরে একটা বাতি জ্বলছে, যে বাতি আলো ছড়াচ্ছে, এর ভিতরে কোনো কালো দাগ নেই। ফাযাকা কলবুল মুমিন, এটা হচ্ছে মুমিনের কলব। এইটারই অপর নাম হচ্ছে সুস্থ কলব, আল কলবুস সহি, আল কলবুস সালিম। এরকম ভাবে আর এক প্রকারের কলব হচ্ছে অকলবুন ফিহি নিফাকুন ওয়া ঈমানুন, আর এক প্রকার কলব হচ্ছে যার মধ্যে ইমানও আছে আবার নেফাকও আছে, মুনাফিকিও আছে। এটা দৃষ্টান্ত পেশ করছেন, ফা মাসালুহু মাসালু কুরহাতিন, এর দৃষ্টান্ত হচ্ছে একটা ফোড়ার মতো, বিষ ফোড়া, যেই ফোড়ার ভিতরে ইয়ামুদুহা কাইহুন ওয়া দামুন, যার ভিতরে পুঁজ আছে আর রক্ত আছে। আরেকটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, ওয়া মাসালুহু মাসালু শাজারাতিন, ওই কলবের আরেকটা দৃষ্টান্ত হচ্ছে ওই গাছের মতো, ইয়াসাইহা মাউন খাবীসুন ওয়া মাউন তাইয়িবুন, যেই গাছের গোড়ায় নষ্ট পানিও দেওয়া হয় ভালো পানিও দেওয়া হয়, এরপরে ফাইয়ুমা ইন গালাবা আলাইহা গালাবা, যে পানিটা বেশি হয় ওটার প্রভাব তার ভিতরে বিস্তার লাভ করে। এভাবে কলবকে চারটা ভাগে ভাগ করা হয়েছে হাদিসে। এ হাদিসটা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, সপ্তম নম্বর খণ্ড, 481 নম্বর পৃষ্ঠায়। মুসনাদে আহমদে আছে 11129 নম্বর হাদিস। এ হাদিসে কলবটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। এবারে আমরা এই প্রত্যেকটা কলবের বিস্তারিত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রথমেই ছিল কালবুল মারিফ, রুগ্ন কলব বা মুনাফিকের কলব, কালবুল মুনাফিক, আমরা এটা নিয়ে আলোচনা প্রথমে পেশ করছি। এই প্রকার কলবের আরেকটা নাম ছিল আল কালবুল মারিফ, অসুস্থ কলব, আরেকটা নাম হচ্ছে আল কালবুল জায়েক, বক্র কলব, পাকা কলব। এটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আনফাল 8 নম্বর সূরার 49 নম্বর আয়াতে বলছেন, ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গররাহাউলাই দীনুহুম। এই আয়াতে রোগাক্রান্ত কলব আর মুনাফিকদেরকে একত্র করা হয়েছে। বোঝা গেল রোগাক্রান্ত কলব যেটা ওটাই মুনাফিকদের কলব। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যারা মুনাফিক আর যাদের কলবের মধ্যে রোগ আছে তারা মুমিনদেরকে বলে, গররাহাউলাই দীনুহুম, এদেরকে এদের ধর্ম ধোকার মধ্যে ফেলে রেখেছে, এরা আধুনিকতা বুঝে না, এরা ধর্মের আফিম খেয়েছে, এরকম বক্তব্য দেয় যারা, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে মুনাফিক এবং এদের অন্তর হচ্ছে রোগাক্রান্ত। এমনি ভাবে রোগ বাড়ে কমে ঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের রোগ সম্পর্কে বলেছেন এটাও বাড়ে কমে, সূরা বাকারা 2 নম্বর সূরার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রোগ আছে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা ওদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছেন। রোগ আরো বুঝা গেল কলবের রোগ পারে কমে, দেহের ভিতরে জ্বর যেমন পারে কমে, অসুস্থতা পারে কমে, বাহ্যিক রোগ যেমন পারে কমে, ঠিক আত্মার রোগ এবং কলবের রোগ তেমন পারে আর কমে। কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 8 নম্বর এবং 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এই মুনাফিকদের মধ্যে এরা মুমিন হয়ে থাকে, দাবি করে মুমিন, মূলত এদের অন্তরে রোগ আছে, সেই রোগের কারণে এরা মূলত মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে এরকম যারা বলে আমরা আল্লাহতে বিশ্বাসী, পরকালেও বিশ্বাস করি, আমরা পাকা মুমিন, আল্লাহ তাআলা বলছেন আমা হুম বিমুমিনিন, না মোটেই নয়, ওরা মুমিন নয়। তাহলে ওরা কি? ওরা মুনাফিক। ওরা কি? এটা পরিষ্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন কাদের জন্য? আমরা যে কোনো কথা বলি এটা স্পষ্ট করে বলতে চাই। কেন বললাম? আমাদের আলোচনা, আমাদের দলিল ভিত্তিক বক্তব্য কোন মূর্খ পীরের মুরিদের জন্য নয়, কোন জাহেলদের জন্য নয়, বাপ দাদার অনুসারী যারা কোন অন্ধ অনুসরণ করে তাদের জন্য নয়। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলে দিয়েছেন কোরআন কাদের জন্য। কোরআনের শুরুতে মানুষকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই বলা হয়েছে সূরা বাকারা শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাব কোনো পীরের মুরিদের জন্য নয়, এই কিতাব কোনো পাপদার অনুসারীদের জন্য নয়, এই কিতাব কোনো মূর্খদের জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, সংশয় নেই, এই কিতাব হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাকওয়া অর্জন করতে চায় তাদের জন্য হিদায়তকারী। কাদের জন্য? এরপরে সেই লোকগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে। পাঁচটা আয়াত আল্লাহ তাআলা এখানে মুত্তাকিনদের কোয়ালিটি বয়ান করেছেন, বৈশিষ্ট্য বয়ান করেছেন। এরপরে মুত্তাকিনদের বিপরীতে আরেক দল মানুষ, দুই নাম্বার গ্রুপ হচ্ছে কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের সম্পর্কে দুইটা আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখান থেকে দুইটা আয়াত হচ্ছে কাদের সম্পর্কে? কাফেরদের সম্পর্কে। এই পাঁচটা গেল মুত্তাকিনদের সম্পর্কে, আর দুইটা গেল কাফের সম্পর্কে। এবারে কত নাম্বার আয়াত আসবে? আট নাম্বার আয়াত। এই আট নাম্বার আয়াত থেকে শুরু হয়েছে আর একদল মানুষ সম্পর্কে, যেই মানুষগুলো মুনাফিক কাফেরও বলা যায় না, বাহ্যিকভাবে তারা টুপি পরে, তারা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, এদেরকে কাফের বলা যায় না, আবার মুত্তাকিনও বলা যায় না, কারণ মুত্তাকিনদের কাজ তাদের মধ্যে পাওয়া যায় না। মুত্তাকিন যারা, তারা একেবারে সম্পূর্ণ আল্লাহর জন্য কাজ করবে। এখানে তারা দেখা যায় ভায়া মাধ্যম গ্রহণ করছে অথবা আল্লাহর বিধানকে পালন করছে না, তারা বিভিন্ন শরিয়া তৈরি করছে। এই রকম তৃতীয় প্রকার লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা শুরু করেছেন এই আয়াত দিয়ে, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে আর একটা তৃতীয় দল আছে যারা দাবি করে আমরা ঈমান এনেছি, আমরা পাকা মুমিন, আমরা পরকালে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এই লোকগুলো মুমিন নয়। এরা হচ্ছে কি? এদের জন্য এখান থেকে তেরোটা আয়াত। কয়টা আয়াত? চিন্তা করে দেখুন, কাফেরদের সম্পর্কে আলোচনা করা হলো দুইটা আয়াত, আর মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে কয়টা আয়াত? তেরোটা আয়াত। শুধু এ পর্যন্তই নয়, কোরআন যদি আপনি গবেষণা করেন আপনি পাবেন কোরআনে কাফেরের নামে একটা সূরা আছে আর মুনাফিকের নামেও সূরা আছে। কাফেরের নামে যে সূরা নাযিল করা হয়েছে মাত্র দুই লাইনের সূরা, বলি ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শেষ হয়ে গেছে। আর মুনাফিকদের নামে যে সূরা, তার পৃষ্ঠপোষকভাবে সূরা শুরুই হয়েছে, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, সাক্ষ্য দিচ্ছি। এই লোকদের চরিত্র নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসতেছি, রোগাক্রান্ত কলব, মুনাফিকদের কলব, আমরা সে বিষয়টা স্পষ্ট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোকে কাফেরদের চেয়ে মারাত্মক বলেছেন, কারণ হচ্ছে এই কাফের যে প্রকাশ্য কাফের, সে কাউকে ধোকা দিতে পারে না, যেহেতু তার মাথায় পাগড়ি নেই, যেহেতু সে জিকির করে না, যেহেতু সে হজ করে না, সে যদি মানুষকে কিছু বলে ধরা পড়ে যায়। এজন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যত আছে সেইগুলো যতটা ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকর ওই সমস্ত লোকেরা যারা ইসলামের নাম দিয়ে মুসলিমদের বিরুদ্ধে কাজ করে। এই কারণে এটা কুফফাররাও জানে, ইসলামের ক্ষতি করতে হলে ওদের মধ্য থেকে লোক তৈরি করতে হবে। এজন্য বুশ বলেছিল, র্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হয়েছে ইহুদিদের সবচেয়ে মারাত্মক সংগঠন, যাদের কাজই হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য পরিকল্পনা তৈরি করে আমেরিকান সরকারকে পরামর্শ দেওয়া। সেখানে লিখেছে, তোমরা যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর যুবকদেরকে ইসলামের জন্য উদ্বুদ্ধ করছে, জেহাদ করার জন্য তৈরি করছে, তাহলে ওদের মধ্য থেকে আর একজন মোল্লা ব্রডলি তৈরি করে দাও যে ওদেরকে জেহাদ থেকে বিরুদ্ধে কথা বলবে, নফসের জেহাদ, কলমের জেহাদ, কথার জেহাদ, এরকম আধ্যাত্মিক জেহাদ দিয়ে তাদেরকে জেহাদ থেকে ফিরিয়ে দিবে। কারণ কি? এটা বুশ নিজেও বলতে পারত, ইহুদি খ্রিস্টান নিজেও বলতে পারত, ওরা বললে এতে কোনো কাজ হবে না, মুসলিম জাতি ওদের কথায় কর্ণপাত করবে না। কিন্তু যদি ফরিদউদ্দিন মাসুদের মতো লোকেরা অথবা চট্টগ্রামের সুন্নি দাবিদার, পাগড়ি পরা, সুন্দর চেহারা, দাড়িওয়ালা এই সমস্ত লোকেরা টেলিভিশনে এসে যদি নাস্তিক মোর্তাদদের পক্ষে কথা বলে, তাহলে মুসলমানরা বিভ্রান্ত হবে, বুশ বললে বিভ্রান্ত হবে না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগাক্রান্ত এবং বিভ্রান্ত এবং এই সমস্ত মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর প্রকোষ্ঠে থাকবে, ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, তুমি এদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত। বোঝা গেল জাহান্নামের সর্বনিম্ন প্রকোষ্ঠে থাকবে কারা? কোরআনের স্পষ্ট আয়াত, আবু জাহেল না, আবু লাহাব না, এমনকি ইবলিস শয়তানও না, শয়তানের চেয়েও জঘন্য, শয়তানের চেয়েও মারাত্মক যে লোকগুলো সে লোকগুলো কারা? মুনাফিক। কারণ মুনাফিকদের দ্বারা এমন ক্ষতি করা সম্ভব যেই ক্ষতিটা কোনো কাফের দ্বারাও সম্ভব সফর নয়। এই মুনাফিকদের চরিত্র সম্পর্কে কোরআনে অনেকগুলো কথাই বলা হয়েছে। রোগাক্রান্ত কলবের লোকেরা কি কি ক্ষতি করতে চায়, এরা প্রথমে এদের বৈশিষ্ট্য, কোরআন বলেছে দুমুখী আচরণ করে, মমিনদের সঙ্গে আসলে মমিন দাবি করে আর কাফেরদের সঙ্গে গেলে কাফের দাবি বা তাদের সঙ্গে আছি বলে দাবি করে। কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর সূরার 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন মমিনদের সঙ্গে সাক্ষাৎ করে, মমিনদের সঙ্গে কোন জায়গায় মিলিত হয়, শুক্রবারে মসজিদে এসে ভাষণ দেয় অথবা ওয়াজ মাহফিলের ময়দানে গিয়ে মঞ্চে ওঠে, তখন তারা বলে আমান্না, আমরা মমিন, নামাজ পড় না পড়লে কি হবে, ইমানটা ঠিক আছে, মাঝে মধ্যে পড়ি না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, এখানে শয়তান বলতে কাদেরকে বোঝানো হয়েছে? এই মুনাফিকদের লিডার, কাফেরদের লিডার, বুশ, বেলেয়ার, এরকম অমুক তমুক সিং, এরকম সিংহমিংহ যত আছে, এদের কাছে যখন যায়, এরা যখন দিল্লি যায়, এরা যখন ওয়াশিংটন যায়, এরা যখন আরো কোথাও যায়, তখন তারা বলে আমান্না, আমরা আপনাদের সঙ্গেই আছি। কলু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু ওই মুসলিমদের সঙ্গে, হুজুরদের সঙ্গে একটু মাঝে মধ্যে তামাশা করি, কারণ বুঝেন তো ভোট ব্যাংক আছে, এটার সাথে তাল মিলিয়ে না চলে ভোট পাওয়া যাবে না। পরিষ্কার বলছে কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 14 নম্বর আয়াতে, একবার এজন্যই বলেছেন, এই লোকগুলো সম্পর্কে সাবধান করেছেন, এরা হজ করে, তসবি মাথায় লয়, মাঝে মধ্যে মাথায় পট্টি বাঁধে, হেজাব পরে, বোরকা পরে, আবার যখন মসজিদে আবার যখন জায়গা মতো যায়, তখন গিয়ে বলে দুর্গা দেবী গজে চড়ে আসলি, দেশের ফল ফসলে ভরে যায়। ইকবাল বলেছেন এই লোকগুলোর চরিত্র কি? হজ্জে কা বা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলিয়া, হজ্জে কা বা ভিকিয়া গঙ্গা কাছে নান ভিলিয়া, খুশরা হে আল্লাহ ভি শয়তান ভি নারাজ নাম, এরা মক্কায় গিয়ে হজ করে, জমজমের পানি খায় একদিকে, আর একদিকে গঙ্গায় গিয়ে স্নান করে। এদের উদ্দেশ্য হচ্ছে কি? হজ্জে কা বা ভিকিয়া গঙ্গা কা স্নান ভিলিয়া, খুশরা হে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো, আল্লাহ খুশি থাকুক, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়, এদিকেও লক্ষ্য রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদের দ্বিতীয় চরিত্র বয়ান করেছেন, এরা সব সময় দ্বিধা দ্বন্দ্বে ভোগে, সিদ্ধান্ত নিতে পারে না, কখন কোন দল সাপোর্ট করবে, যখন তাকে শাহবাগে কতগুলো নাস্তিক মোর্তাদ উৎপাত শুরু করেছে আর সেখানে একদল যুবক চলে গেছে, মনে করো আমরা এদের সঙ্গে না থাকলে সর্বনাশ হয়ে যাবে, এদেরকে অকুণ্ঠ সাপোর্ট দিয়ে দিল, এরপরে যখন এসছে বড় ধাক্কা চলে আসলো, তখন না না আমরা এদের সঙ্গে না এদের গ্রেফতার করো, এদেরকে আমরা গ্রেফতার করবো, এদের ধরে নিব, এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আল্লাহ তারা বলছেন, কোরআন স্পষ্ট বলে দিয়েছে সূরা মায়দা পাঁচ নম্বর সূরার ৫২ নম্বর আয়াত, আল্লাহ তারা বলছেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসীবা দায়রা ফাআসা তুসীবানা দায়রা ফাআসা আল্লাহু আন ইয়াতিয়া বিল ফাতহি আও আমরিন মিন ইনদিহি ফায়ুসবিহু আলা মা সাররু ফী আনফুসিহিম নাদিমিন। আল্লাহ তারা বলছেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, তুমি দেখবে যাদের অন্তরে মরব রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, এই রোগাক্রান্ত লোকদের অবস্থা তুমি দেখবে, ইউসারিউনা ফীহিম, ওরা কাফেরদের কাছে দৌড়ে যায়, ছুটে যায়, বন্ধুত্বের জন্য ছুটে যায়। আর তারা বলে, তারা বলে, ইয়াকুলুনা নাখশা আন তুসীবানা দায়রা, আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আপদ আমাদেরকে আক্রান্ত করবে কিনা, বিপদে পড়ে যাই কিনা। এই তারা তাই দৌড়ে যায় তাদের দিল্লিতে, দৌড়ে যায় মস্কে, দৌড়ে যায় ওয়াশিংটনে, দৌড়ে যায় এরকম ভাবে লন্ডনে, এরকম ভাবে তাদের প্রভুদের কাছে দৌড় দিয়ে যায়। ইউসারিউনা ফীহিম, ওরা ওদের কুফফার নেতাদের কাছে দৌড়ে যায়, আর গিয়ে বলে আমাদের ভয় হচ্ছে আমাদের তপটা উল্টে দেয় কিনা, যেইভাবে হেফাজদের গণজোয়ার শুরু হয়েছে কোন সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়, কি করতে পারি পরামর্শ দাও। সূরা বাকারা মায়দা ৫২ নম্বর আয়াত। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে আরো বলেছেন, আমফি আফি কুলুবিহিম মারাদ আমির তাবু আমি আখাফুন আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন, তাদের অন্তরে ব্যাধি আছে নাকি তারা সন্দেহ পোষণ করছে, এরকম তারা সবসময়ের জন্য দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকে। এবারে তিন নম্বর বৈশিষ্ট্য, এই লোকগুলো যাদের অন্তরে রোগাক্রান্ত, এরা নারী লোভী, এরা মেয়ে লোকদের পিছনে বেশি ঘুরে। আপনারা দেখেছেন একজন সাহিত্যিক সাংবাদিক ওদেরই দলের লোক যখন সত্য ঘটনা লিখে দিল, ওই যে মেয়েটা নাচানাচি করে বাদরের মতো, তাকে নিয়ে কি উৎপাত করেছে, তাকে নিয়ে কি করেছে, এই চরিত্র যখন প্রথম আলো পত্রিকা ভুলে দিয়েছিল সম্ভবত, দেওয়ার পরে যখন তোল পার হয়ে গেল, ওরা প্রতিবাদ করলো, আমরা যা রাতের অন্ধকারে করি কেন তোমরা পত্রিকা প্রকাশ করলা, কেন লিখতে গেলা, ওই লেখক নিজেও ক্ষমা চাইল, পত্রিকাও ক্ষমা চাইল, আর প্রকাশ করলো না, কিন্তু এর মাধ্যমে গোটা দুনিয়া জানতে পারলো এই লাঠিদেরকে ভোগ করার জন্য ওড়নাবিহীন উলঙ্গ করে কারণা তচ্ছে আর রাতের বেলায় কারা ভোগ করছে। এটাই মুনাফিকদের চরিত্র। কোরআন বলছে, ইয়া নিসাআন নাবিয়্যি লাতুন্না কাহাদিম মিনান নিসাঈ ইন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলে, হে নবীর স্ত্রীগণ, তোমরা কোন সাধারণ মেয়েদের মতো নও, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওলে, খবরদার তোমরা বিনয়ের সঙ্গে তোমরা কথা বলো না, অর্থাৎ কোমল কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে। মেয়ে লোকরা কথা বলতে দুই রকম বলতে পারে, কথাটাকে সুন্দর করে আকর্ষণীয় করে কোমল কণ্ঠে কথা বলো না, বললে কি হবে, ফায়াতমাউল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যাদের অন্তর রোগ আছে, মুনাফিকের রোগ আছে, যাদের অন্তর রোগাক্রান্ত, ফায়াতমাউ, তারা এর মধ্যে প্রলুব্ধ হবে এবং তারা এটাকে ভোগ করার জন্য কৌশল অবলম্বন করবে। পরিষ্কার বলা হয়েছে, যাদের অন্তরে রোগ আছে, যাদের মধ্যে মুনাফিক আছে, সেই মুনাফিকি রোগে আক্রান্ত লোকেরা কি হয়, নারী লোভী হয়। এমনি ভাবে এই মুনাফিকদের আর একটা চরিত্র বলা হয়েছে, রোগাক্রান্ত কলবের আলোচনা হচ্ছে, রোগাক্রান্ত কলবই মুনাফিকদের কলব, এই কলবের অধিকারী লোকেরা বাকপটু হয়, চালাক হয়, চাটুকার হয়, আর ঝগড়াটে হয়। কোরআন বলছে সূরা বাকারা দুই নম্বর সূরার ২০৪ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আমিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম, ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনের কথাবার্তা, দুনিয়ার জীবনের কথাবার্তা তোমাকে অবাক করবে, আশ্চর্য করবে, কি সুন্দর কথা বলে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং সে আল্লাহকে সাক্ষী রাখে তার অন্তরে যা আছে, যে মনের মধ্যে কি আছে আপনাকে বুঝাইতে পারবো না, আল্লাহ সাক্ষী, মনটা যদি পারতাম চিরে দেখাইতাম, আপনার জন্য আমার কত ভালোবাসা, ইসলামের জন্য কত ভালোবাসা আছে, একটু মনটা চিরে দেখতে দেখাই দেখাইতে পারতাম। আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ বলছেন তার এরকম কসম করে বলে, ওয়ায়ুশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি, তারা তাদের অন্তরে যা আছে যেন আল্লাহকে সাক্ষী রাখে। আল্লাহ তাআলা বলছেন ওহুয়া আলাদুল খিসাম, এই লোকগুলো আসলে কঠিন ঝগড়াকারী, ঝগড়াটে লোক। সূরা বাকারা 258 নম্বর আয়াত। এমনি ভাবে এই লোকগুলো মিথ্যা প্রচারে পারদর্শী হয়, অপপ্রচারে তারা পারদর্শী হয়, মিডিয়ায় তাদের ভূমিকা থাকে অনেক বড়। কোরআন বলছে সূরা আহজাব 23 নম্বর সূরার 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়ালমুরজিফুনা ফিল মাদিনা লানুগরিয়ান্নাকা বিহিম থুম্মা লা ইয়াজাবিরুনাকা ফীহা ইল্লা কালীলা। আল্লাহ তাআলা বলছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, মুনাফিকেরা এবং যাদের অন্তরে রোগ রয়েছে তারা, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং মদিনায় যারা, শহরে যারা মিথ্যা অপপ্রচার করে, মিথ্যা সংবাদ ছড়ায়, আল্লাহ তাআলা বলছেন এরা যদি বিরত না হয় লানুগরিয়ান্নাকা বিহিম, তাহলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে তোমাকে ক্ষমতাবান করে দিব। এখানে পরিষ্কার বোঝা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে এই মুনাফিক, দুই নম্বর বল্লাযী ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে আছে রোগ, আর তিন নম্বর বলেছেন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং শহরে যারা মিথ্যা অপপ্রচার চালায়, এরা মিথ্যা খবরকে ছড়াতে বড় পটু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 23 নম্বর সূরার 60 নম্বর এবং 62 নম্বর আয়াতের আলোচনা করেছেন। এমনি ভাবে এই মুনাফিক মার্কা লোকেরা, রোগাক্রান্ত কলবের অধিকারী লোকেরা, সুযোগ পেলেই মুমিনদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, আলেমদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। কোরআন বলছে সূরা তওবা 9 নম্বর সূরার 124 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা মা উনজিলাত সূরাতুন, যখনই কোন সূরা নাজিল হয়, কোরআনের কোন বাণী আলোচনা করা হয়, বা মিনহুম মান ইয়াকুলু, তখন তাদের একজনে বলে ওঠে আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, এই যে একটা আয়াত নাজিল হলো, আয়াত শুনলা কার ঈমান বাড়লো, কতটুকু ঈমান বাড়াইলা আজকে, মসজিদে জুমা পড়তে গেলা শুক্রবার, ঈমান কতটুকু বাড়লো, কি শুনলা, কি পাইলা, এরকম তারা খোঁচা মারবে। আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, কার ঈমান বাড়লো, কতটুকু বাড়লো, কি পাইলা। আল্লাহ তাআলা বলছেন, জবাব দিচ্ছেন, যারা সত্যিকার ঈমানদার, ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়, কোরআনের বাণী শুনলে তাদের ঈমান বেড়ে যায়, আর ওয়াহুম ইয়াস্তাবশিরুন, এবং তারা খুশি হয়, আনন্দিত হয়। ওয়াম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, আর যাদের মনের মধ্যে রোগ আছে, মুনাফিকি আছে, ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, ওদের গান্দা নাপাক নষ্ট কলব আরো বেশি নষ্ট হয়। ওয়ামাতু ওয়াহুম কাফিরুন, এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। সূরা তওবা 9 নম্বর সূরা 124 এবং 25 নম্বর আয়াত। এমনি ভাবে এই মুনাফিকদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা কোরআনের কিছু কিছু শব্দ নিয়ে উপহাস করে, মশা, মাছি, এরকম শব্দ কেন আসলো, এই দৃষ্টান্ত কেন দিল, কোরআন দৃষ্টান্ত হাতির সঙ্গে, নাহলে তিমি মাছের সঙ্গে, মশা মাছি নিয়ে কেন আলোচনা করছে, এই উপহাস এবং তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিয়াকুলাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়ালকাফিরুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা এই সমস্ত উদাহরণ কেন দিচ্ছেন, এ দিয়ে কি বুঝাতে চাচ্ছেন, এই তুচ্ছের ঢঙ্গে তারা এই সমস্ত কথাগুলো বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কেন আলোচনা করেছেন সেটা বুঝতে হবে। আমরা যদি মশা মার্কা লোকদেরকে হাতির সঙ্গে তুলনা করি, তার বিষয়টা স্পষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে কত দুর্বল, মুনাফিকদের চক্রান্ত দুর্বল, সেটাকে বোঝানোর জন্য কোরআনে মাকড়সার জালের সঙ্গে তুলনা করেছে। এই নামে একটা সূরাও আছে, সূরা আনকাবুত, মাকড়সা। এখন মাকড়সা কেন কোরআনে আলোচনা হলো, কেন আলোচনা করে সেটা বুঝতে হবে। যেই জিনিসের উদাহরণ যার সঙ্গে খাটে, ওই জিনিস দিয়ে উদাহরণ দেওয়া হয়। মুনাফিকদের চক্রান্ত, কাফেরদের চক্রান্ত, যেহেতু মাকড়সার জালার চেয়েও দুর্বল, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের এবং কাফেরদের ষড়যন্ত্র চক্রান্তের দুর্বলতা বুঝাবার জন্য সবচেয়ে দুর্বলতম যে জিনিসটা তা দিয়ে তুলনা করেছেন, আর সেটা হচ্ছে কি, মাকড়সার জাল। কাজে মাকড়সার জাল, মশা, মাছি, এগুলো কেন আসলো? মাছির কথা এসেছে পীরদের সম্পর্কে। কোরআন বলছে ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইখলুকু যুবাবান, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত পীর মাশায়েখদের ইবাদত করো, পূজা করো, লান ইখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, যদি সবগুলো পীর মাশায়েখ দরগা দুর্গা একত্র হয়, একটা মাছিও তৈরি করতে পারবে না। এমনকি মাছি তৈরি করা দূরের কথা, তোমরা তো বলো আসমান থেকে রুহু ছিনাই নিয়ে আসে, ওই যে চরমনাই পেরে বইতে লিখেছে আসমান থেকে আল্লাহর দরবার থেকে রুহু ছিনাই নিয়ে আসি, আল্লাহ বলছেন রুহু ছিনিয়ে নেওয়া তো দূরের কথা, ওয়াই ইয়াসলুবুহুম যুবাবু শাইয়ান লা ইস্তানকিযুহু, মাছি যদি ওই পীরের সামনে থেকে কোনো খাবারের অংশ নিয়ে যায়, মাছির থেকে খাবার অংশ ফিরাইতে পারবে না। কিসের রুহু ছিনাই নিয়ে আসে? কোন সাহাবী রুহু ছিনে নিয়ে এসেছে? চরমনাই পীরের লোকেরা রুহু ছিনে নিয়ে এসে আল্লাহর দরবার থেকে। এই জন্য আমি বলি, একটা হচ্ছে ভণ্ড পীর দেশে অনেক আছে, কবর পূজারী পীর আছে অনেক, কিন্তু হকের নাম দিয়ে এই বাংলাদেশের মানুষদেরকে যারা গোমরা করেছে, শিরকে লিপ্ত করেছে, তার শীর্ষ তালিকায় যে পীরের নাম দিয়েছে চরমনাই পীর, স্পষ্ট শিরকে লিপ্ত, এতে কোনো সন্দেহ নাই। এই পীরের মুরিদেরা সারা বাংলাদেশে তাওহীদের দাওয়াতকে স্তব্ধ করার জন্য, তাওহীদের দাওয়াতের কণ্ঠরোধ করার জন্য সারা বাংলাদেশে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু জেনে রাখো, মক্কার আবু জাহেল আবুল আহাবারা যতই চেষ্টা করেছে তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারে নাই, তোমরাও পীর মুরিদ মিলে যত চেষ্টা করো ইনশাআল্লাহ বাংলার জমিনে তাওহীদ কায়েম হবে, শিরক বিদআত পীর মুরিদ ইনশাআল্লাহ উৎখাত হয়ে যাবে। ভাইয়েরা, আমার আলোচনা হচ্ছিল মাছি কেন আসে। মাছি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা যেই সমস্ত পীর মাশায়েখ গাউসুল আজম, কুতুবে আক্তাব, সাদা বাবা, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, জুলফে দারাজ, ইয়েসু দারাজ, আতা বক্স, গঞ্জে বক্স সব দিয়ে দেয়, এই যে বলো দিয়ে দেয়, কিচ্ছু দিতে পারে না। আল্লাহ বলছে একটা মাছিও তৈরি করতে পারে না, শুধু মাছি তৈরি করা না, ওয়াই ইয়াসলুবুহুমু যুবাবু শাইয়ান লা ইস্তানকিযুহু, মাছি যদি ওদের মুরিদদের ওদেরকে ভোগ দেয়, হাদিয়া তোহফা দেয়, ওখান থেকে কিছু অংশ যদি মাছি নিয়ে যায়, তাহলে মাছির কবল থেকে ওইটাকে ফিরিয়ে আনার ক্ষমতা ওদের নাই। কোরআন কি স্পষ্ট করে দিয়েছে, এখানে মাছিটাই উপযুক্ত ছিল। এই পীরদের শক্তি মাছির চেয়ে মোটেও বেশি নয়। যাই হোক, আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই দৃষ্টান্ত নাজিল করল, এগুলো নিয়ে মুনাফিকরা লাফালাফি করে, নাতানাতি করে, আলোচনা করে, আল্লাহ তাআলা সেটার তুলনা বুঝিয়ে দিলেন। এরপরে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভাইদেরও খেয়াল রাখতে হবে, মুনাফিকরা এবং যাদের রোগে আক্রান্ত কলব সেই সমস্ত লোকেরা অতি উৎসাহিত হয়, তারা বলে কেন আয়াত নাজিল হচ্ছে না, কেন জেহাদের হুকুম দেওয়া হচ্ছে না, কেন মুফতি জসিমউদ্দিন রহমানি জেহাদের খালি লেকচার দিচ্ছে, জেহাদের ডাক দিচ্ছে না, কেন কেন কেন আর জেহাদের লেকচার শুনবো না, এখন আমরা জেহাদের ময়দানে নামতে চাই, এই অতি উৎসাহিত হয়। আর যখন সত্যিকার অর্থে জেহাদের ময়দানে ডাক দেওয়া হয়, তখন তারা ভয়ে পালায়, কাচুমুচু হয়ে তারা কোনায় গিয়ে লুকায়। শুধু কোনায় গিয়ে লুকায় না, যখন বিপদ দেখে তখন এই মারকাজ মসজিদেও আসে না, পুলিশে দেখলো কিনা, ধরা পড়লো কিনা, নিজেরাও আসে না, অন্যদেরকেও ফিরিয়ে দেয়। আমি পরিষ্কার বলে দেই, এখানে যারা জুমা পড়তে আসে তাদেরকে যারা ফিরিয়ে দেয় বিভিন্ন অজুহাতে, সে যত সুন্দর কথাই বলুক না কেন, মনে রাখতে হবে তার অন্তরে মুনাফিকের রোগ আছে। মুনাফিকের রোগ আছে বলেই এইখানে লোকদেরকে আসতে বাধা প্রদান করে। যদি সত্যিকারতে মুজাহিদ হয়, সত্যিকারতে মমিন হয়, তাহলে আমরা আল্লাহর পথে নেমেছি, হকের কথা বলে যাব, এজন্য যদি জেল যেতে হয়, হত্যা হয়ে যায়, এজন্য যে আমাদের জীবন চলে যায়, সব যাবে কার জন্য? এখন এখানে গোয়েন্দা থাকে, পুলিশ থাকে, আলহামদুলিল্লাহ আমি পরিষ্কার বলি, এখানে সরকার আমাকে অনেকদিন পর্যন্ত গৃহবন্দী নজরবন্দি করে রেখেছে, এখন আমি নজরবন্দি, সবসময় পুলিশই পাহারাদারি আছে। এবং স্পষ্ট বিষয় এটা, এইখানে যত পুলিশ এ পর্যন্ত ডিউটি করেছে, আল্লাহ তাআলা হয়তো তাদের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য আমার উপরে এই ব্যবস্থা করেছিল। এখন পুলিশের মধ্যে হাজার হাজার লোক জসীমউদ্দিন রহমানের লেকচার শুনে এবং তারা তওবা করেছে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। মানুষকে কেবল হকের পক্ষ থেকে ফিরাবার চেষ্টা করো না, হকের কথা শুনো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে, আমরা চাই বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরে এমন একটা জিনিস প্রচার করা, যেই জিনিসটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেই জিনিসটা আলোচনা করা বন্ধ হয়ে গেছে, যেটার আলোচনা করলে তাদেরকে সমাজ জঙ্গিবাদ বলে, তাদেরকে সমাজ আতঙ্কবাদী বলে, তাদেরকে সমাজ জঙ্গলি বলে, এরকম বিভিন্ন রকমের কালারিং করার চেষ্টা করে। ওই জিনিসটা বলতে চাই, যেই জিনিসটা আল্লাহ রবি নিজে করেছেন, যেই জিনিসটার উপরে কোরআনের প্রায় 450 আয়াত আছে, হাদিসের হাজার হাজার হাদিস রয়েছে, যেই জিনিসটা করতে গিয়ে আল্লাহর নবী বদরে ওহুদে খন্দকে নিজে যুদ্ধের পোশাক পরাবর্তিত হয়েছেন, সেই জিহাদের কথা এবং তাওহীদের কথা। আমাদের মিশন হচ্ছে তাওহীদ এবং জিহাদ, কয়টা জিনিস? এটা পরিষ্কার। এই মেম্বার মেম্বারুত তাওহীদ ওয়াল জিহাদ, এই মেম্বার তৈরি করা হয়েছে তাওহীদের কথা বলার জন্য, শিরিক আর বেদাতের বিরুদ্ধে তাওহীদ এবং সুন্নাকে প্রতিষ্ঠা করার জন্য এই মেম্বার তৈরি হয়েছে, মুসলিম উম্মাকে আবার জিহাদের পথে ফিরিয়ে আনার জন্য এই মেম্বার যতদিন থাকবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। আমরা মেম্বার রক্ষা করার জন্য ইসলাম ছেড়ে দেব না, বরং ইসলাম রক্ষার জন্য প্রয়োজনে মেম্বার আমরা ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, অনেকে আবার মনে করে তাহলে মাদ্রাসা মাদ্রাসা করে লাভ কি, এটা আমাদের বুঝতে হবে। অনেকে বলে আমরা যখন আইআর এর প্রস্তাব করলাম, আপনারা জানেন আমরা একটা উন্নত মানের মাদ্রাসা করার চিন্তা ভাবনা করছি, যেখানে একজন মাদ্রাসার ছাত্র একদিকে শুক্রবারে জুমার খুতবা দিবে, আর একদিকে সে হাসপাতালে বড় ডাক্তার হবে, একদিকে খতিব হবে, আর একদিকে ইঞ্জিনিয়ার হবে। আমরা সেই চিন্তা ভাবনা করে একটা পূর্ণাঙ্গ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করার পরিকল্পনা ইনশাআল্লাহ হাতে নিয়েছি, শিক্ষক নিয়োগ দেওয়া হয়ে গেছে, এক্ষেত্রে আপনাদের সহযোগিতাও প্রয়োজন আছে। অনেকে ইতিমধ্যেই কান চুলকানো শুরু করেছে আমাদের ভাই, আমি আমাদের ভাইদের বলছি যে আমাদের ভাই হয়ে থাকো, আমাদের প্ল্যান প্রোগ্রাম বোঝার চেষ্টা করো, এই জাতির মধ্যে হঠাৎ করে কোনো কাজ করা সম্ভব নয়, এখানে নেতৃত্ব দেওয়ার মতো লোকের প্রয়োজন আছে। আজকে বাংলাদেশে আমরা ঠিক আছে একটা বড় পরিকল্পনা গ্রহণ করলাম, আওয়াম জনগণ সমর্থন দিল না, আওয়াম জনগণ মুসলিমদেরকে আশ্রয় দিল না, কাজ করবে কে? আমরা চাই যখন যাহা হোক, কিন্তু যদি আমাদের আজকে মৃত্যু হয়, মৃত্যুর এক মিনিট আগ পর্যন্ত আমরা তাওহীদের কথা প্রচার করে যাব, নাকি কি নাকি হয় শুধু কাজ বন্ধ করে বসে থাকবো? এই মার্কাজ টিকে কিনা? কুফফাররা কখন বন্ধ করে দেয়? তাহলে এখানে টাকা পয়সা খরচ করে লাভ কি? এইগুলো একটা মুনাফিকি রোগ অথবা অজ্ঞতা মূর্খতা। যদি মুনাফিকি হয়ে থাকে ছেড়ে দাও, আর অজ্ঞ মূর্খ হয়ে থাকে তাহলে বুঝার চেষ্টা করো। আল্লাহর নবীর সাহাবীরা এলেম অর্জন করেছেন, এলেম অর্জন করে তারা কাজ করেছেন, আবু হুরায়রার মতো মুহাদ্দিস, ইবনে আব্বাসের মতো মুফাসসির, আর ইবনে উমরের মতো বুজুর্গ, আর ইবনে মাসউদের মতো ফকিহ, সবাই যুদ্ধ করেছেন, এলেম অর্জন করেছেন। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল রাতের বেলায় বৈরাগী, দিনের বেলায় অশ্বারোহী। সুতরাং মনে রাখতে হবে, এলেম অর্জন করা প্রয়োজন, আলেম তৈরি করতে হবে। আমাদের এমন একদল আলেম তৈরি করার প্রয়োজন যে আলেমগুলো মুসলিম উম্মাকে তাবিজ দেখা শিখাবে না, যে আলেমগুলো মুর্দার খাওয়া শিখাবে না, তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, মৃত্যুবার্ষিকী এই সমস্ত ধারে কাছে যাবে না, যে সমস্ত আলেমরা মানুষকে কোরআন সুন্নাহ থেকে ফিরিয়ে পীরের মুরিদ বানাবে না, খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে পীরদের খেলাফত ব্যবস্থা চালু করবে না, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলিম জাতির জাতীয় খেলাফত, রাষ্ট্রীয় খেলাফতের জন্য বায়াত নিবে, রাষ্ট্রীয় খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা মানুষকে সবক দিবে, যারা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া এই সমস্ত তরিকার বিলুপ্ত করে একমাত্র আল্লাহর নবীর তরিকা চালু করবে। আমরা সেজন্যই কাজ করছি। যাই হোক, বলছিলাম এই লোকগুলো এরা খুব অতি উৎসাহিত হয়, কেন এটা হচ্ছে না, কেন এটা করা হচ্ছে না। আল্লাহ তাআলা এই লোকদের চরিত্র স্পষ্ট করেছেন কোরআনের সূরায়ে মুহাম্মদ 47 নম্বর সূরার 20 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয়াকুলুল্লাযীনা আমানু লাউলা উনজিলাত নুজিলাত সূরাতুন ফাইযা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা বলে কেন সূরা নাযিল হচ্ছে না, ফাইযা উনজিলাত সূরাতুন মুহকামাতুন, যখন কোন স্পষ্ট বর্ণনা দার্থহীন কোন স্পষ্ট আয়াত নাযিল হয়ে যায়, যুকিরা ফীহাল কিতাল, যার মধ্যে কিতালের আলোচনা আছে, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, তুমি দেখবে যাদের রোগে অন্তরে রোগ আছে, রোগ, রাআইতাল্লাযীনা তুমি দেখতে পাবে ওই সমস্ত লোকদেরকে, আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন যাদের অন্তরে রোগ আছে, রোগ, ইয়ানজুরুনা ইলাইকা নাযরাল মাগশি আলাইহি মিনাল মাউতে, তুমি দেখবা তারা তোমাদের দিকে তাকায়, কেমনে তাকায়, মৃত্যুর ভয়ে, আজরাইল দেখলে পরে চোখ উল্টে যায়, মাগশি আলাইহি মিনাল মাউত, আজরাইলকে দেখে চোখ উল্টে যায়, যেরকম ভয় পেয়ে এইরকম তোমার দিকে তাকাইবে, কেমনে পালাবে, কোন জায়গায় পুলিশ নাই, দৌড়াইবে কোন দিক দিয়ে সেই রাস্তা খোঁজার চেষ্টা করে। মনে রাখতে হবে এই আবেগের কোনো মূল্য নেই, আমাদেরকে আলেম তৈরি করতে হবে। একদিকে যেমন আমাদের উম্মার ভিতরে জিহাদের স্পৃহা জাগাতে হবে, মুজাহিদ তৈরি করতে হবে, আর একদিকে উম্মার মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য একদল আলেম তৈরি করতে হবে। আমি আলোচনা করছিলাম রোগাক্রান্ত কলবের লোকদের চরিত্র কোরআন কি কি বলেছে। এরা অতি উৎসাহিত হয়, অতি আবেগী হয়, আর বাস্তব ময়দানে যখন আসে তখন তারা পালিয়ে যায়। আর কেমনে পালায়, আল্লাহ তাআলা কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, আপনার আশ্চর্য হবে কোরআনের বর্ণনা, নাযরাল মাগশি আলাইহি মিনাল মাউত, তারা তোমার দিকে তাকাবে ওই ব্যক্তির মতো যে মৃত্যু যখন ঘনিয়ে আসে, আজরাইল যখন দেখে তখন তার চোখ উল্টে যায়, ওই ভীত সন্ত্রস্ত ব্যক্তি যেরকম তাকায় ওইরকম তাকাইবে। কোরআনের স্পষ্ট আয়াত নাযরাল মাগশি আলাইহি মিনাল মাউত। এরপরে বলেছেন এই লোকরা যখন দেখে কোন বিপদ আপদ এসেছে তখন তারা বাড়াবাড়ি করে, আল্লাহ নুসরাতে আল্লাহ কি আছে নাকি, সাহায্য করে না কেন, এত মার খাচ্ছি, এই রোগগুলোর মধ্যে রোগ আছে, এটা মনে রাখবেন, এত লোক মরল হেফাজতের রাতের অন্ধকারে, আল্লাহ কেন সাহায্য করলেন না, আল্লাহ কি দেখতে পান নাই। আল্লাহ তারা এই চরিত্র তুলে ধরেছেন সূরায়ে আহজাব 23 নম্বর সূরার 12 নম্বর আয়াত। আল্লাহ তারা বলছেন, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, তারা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের সঙ্গে যে ওয়াদা করেছেন এটা প্রতারণা ছাড়া আর কিছুই না, প্রতারণা ছাড়া কিছুই না, এরকম বলে ফেলে। এটা একটা চরিত্র। এমনি ভাবে এই মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এরা বক্র মনের অধিকারী, অন্তর কেবল টেরা থাকে, বাঁকা থাকে। কোরআন বলছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের মনের মধ্যে বক্রতা আছে, যাদের মন টেরা বক্র, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা ইবতিগা তাবিলি, এরা কেবল কোরআনের পিছনে লাগে, কোন জায়গায় কোনটার ভুল ধরা যায়, কোন জায়গায় কোন কোরআনের আয়াত কিছু আছে মুতাশাবিহ, যার অর্থ আল্লাহ তাআলা নিজে জানেন, আল্লাহর রাসূল জানেন, উম্মাকে জানানো হয় নাই, আলিফ অর্থ কি, আলিফ লাম মিম অর্থ কি, এগুলো আল্লাহ জানান নাই বা জানি না। এখন এই লোকগুলোর কাজ হচ্ছে কি, এর পিছনে পড়বে, পিছনে পড়ে তারপর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে মানুষকে ফেতনায় ফেলানো। তারা নিজের একটা ব্যাখ্যা দেয়, তারা বলে আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, নেমে মোহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে মোহাম্মদের উপর নাজিল হয়েছে, আলিফ লাম মিমের ব্যাখ্যা দিয়ে দিল। এরকম একটা মন গড়া ব্যাখ্যা করে, অথচ এই ব্যাখ্যা আল্লাহ নাই, আল্লাহর নবী দেন নাই, এমনি ভাবে তারা বিভিন্ন প্রশ্ন করে। দেখো আল্লাহ মারলে খাওয়া জায়েজ নাই, মানুষে মারলে খাওয়া জায়েজ, ওই যে গরু এমনি মরলে খাওয়া জায়েজ নাই, আল্লাহ মেরেছেন, আর মানুষে জবাই করে মারলে খাওয়া জায়েজ। আল্লাহ মারলে খাওয়া জায়েজ নাই, মানুষে মরলে মারলে খাওয়া জায়েজ কেন হলো? এমনি ভাবে আমি আবার আর একটা বলি যে তাহলে আল্লাহ একটা কল বসাই দিল টিউবওয়েল দিচ্ছে তোমার সাথে, ওইটার পানি খাও না, আর মানুষে বসায় যে কল তার পানি খাও কেন? বোঝেন নাই? প্রত্যেকটা মানুষের সঙ্গে কি আছে? একটা টিউবওয়েল আছে, ওইটার পানি খাও, পানি বড়টা দিয়ে ওইটার পানি খাও, আল্লাহর দেওয়া কলের পানি খাও না, আর মানুষে বসাইলে সেই কলের পানি খাও, কারণটা কি? এটা মনে রাখতে হবে। এই লোকগুলো চরম মূর্খ, মুনাফিকের রোগ আছে ভিতরে। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা প্রত্যেকটা যে সমস্ত পশু হালাল করেছেন, ওই পশুর ভিতরে যে রক্ত আছে রক্তটা হারাম, জবাই করলে রক্তটা বের হয়ে গেল, হালাল গোশত রয়ে গেল, খাওয়া জায়েজ, আর মরলে পরে গোশতটা পান রক্তের সাথে মিশে গেছে, রক্ত একাকার হয়ে গেছে, হারামের সাথে মিশে গেছে, এজন্য খাওয়া জায়েজ নাই। জাহেল মূর্খ লোকদের কেমনে বুঝবেন আপনি? এই লোকগুলোর কাজই হচ্ছে এরকম পাকা। এরা বলে ওরা মেয়ে লোকের মতো চুল রেখে মাথায়, বাবরি রেখা যায় সুন্না, আল্লাহর রাসূল রেখেছেন, কিন্তু ওরা রাখে মেয়ে লোকের মতো। আপনি জিজ্ঞেস করেন এরকম চুল কেন রাখো, বলে আলিফের মাথায় বাবরি আছে। আমার সঙ্গে একবার একটা বহস এরকম হয়েছিল, আমি বললাম যে ঠিক আছে, আলিফের মাথায় বাবরি আছে নিচে নোকতা নাই, তোর মাথায় বাবরি আছে নিচে নোকতা দুইটা আছে, কার নোকতা দুইটাকে? মনে রাখতে হবে এই সমস্ত ভুয়া ভণ্ড প্রতারক একদল পীর মুরিদ মানুষকে এরকম বিভ্রান্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চরিত্র তুলে ধরেছেন সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে, ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের মনের মধ্যে বক্রতা আছে পাকা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা ইবতিগাল তাআবীলি, এরা কোরআনের ভুল ব্যাখ্যা করার জন্য এবং ফিতনা তালাশ করার জন্য সব সময় মুতাশাবিহ আয়াতগুলোর পিছনে পড়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ালামু তাআবীলাহু ইল্লাল্লাহ, অথচের তাবীল আল্লাহ ছাড়া কেউ। কোন সূরা আছে? আলে ইমরান 3 নম্বর সূরা 7 নম্বর আয়াত, ভালো করে পড়বেন আয়াতটাকে। এবারে শুনুন, আল্লাহ তাআলা বলছেন এই রোগাক্রান্ত লোকেরা বেশি দিন রোগ লুকিয়ে রাখতে পারে না, যাদের মনে রোগ আছে বাহ্যিক ভাবে যতই বুজুর্গ হোক না কেন, এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত রোগের ইতিহাস খুলে দিবেন। কোরআন পরিষ্কার বলে দিয়েছে সূরায়ে মুহাম্মদ 47 নম্বর আয়াত, সূরার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, ওরা কি মনে করেছে যাদের অন্তরে রোগ আছে, যাদের কলবে রোগ আছে, তারা কি মনে করেছে আল্লাহ ইউখরিজাল্লাহু আদগানাহুম, আল্লাহ তাআলা তাদের গোপন রোগ গোপন বিদ্বেষ ভাব প্রকাশ করবেন না? অবশ্যই আল্লাহ প্রকাশ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো দোষ প্রকাশ করে দেন, তখন সে যদি 4 দেয়ালের ভিতরে দরজা বন্ধ করে গোপনে রাতের অন্ধকারে কোনো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় তার সেই দোষকেও প্রকাশ করে দেন। তবে আল্লাহ তাআলা যখন তখন প্রকাশ করেন না। এক লোক একজন খাদের ব্যাখ্যা জানে, বড় আলেম, তার কাছে চুরি করে ধরা পড়ল। লোকটা বলল হুজুর আমি এই প্রথমবার চুরি করেছি, আর জীবনে চুরি করি নাই, মাফ করে দেন। আলেম সাহেব বলেন তুই মিথ্যা বলেছিস, তুই কমপক্ষে আগে 3 বার চুরি করেছ, কারণ আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তার, সাত্তারুল উয়ুব, সাত্তার মানে গোপনকারী, উয়ুব আয়েবের বহুবচন, আয়েব মানে দোষ, অর্থাৎ আল্লাহর একটা নাম হচ্ছে সাত্তারুল উয়ুব, মানুষের আয়েব সমূহ পাপ সমূহ গোপনকারী, আর সমূহ হইতে কমপক্ষে 3টে হবে, 3টা দোষ যদি কমপক্ষে আল্লাহ গোপন না করেন তাহলে আল্লাহর নাম সাত্তারুল উয়ুব থাকছে। আল্লাহর নাম যখন সাত্তারুল উয়ুব, তাহলে বুঝতে হবে কেউ যখন কোনো অন্যায় করে ধরা পড়ে তাহলে এর আগে কমপক্ষে সে 3টে অন্যায় করেছে। ভাইরা আমার, আল্লাহ এটা ওয়াদা করেছেন সূরায়ে মুহাম্মদ 47 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আম হাসিবাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করেছে, ধারণা করছে, আল্লাহ ইউখরিজাল্লাহু আযগানাহুম, আল্লাহ তাআলা তাদের রোগ তাদের অন্তরের বিদ্বেষ এগুলো প্রকাশ করবেন না? অবশ্যই প্রকাশ করবেন। একটা হাদিস, খুব সুন্দর হাদিস, মুসলিম শরীফের 6873 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7625 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আহাব্বা আবদান, কোনো বান্দাকে ভালোবাসেন, তখন করেন কি, দাআ জিব্রাইলা, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাকেন, ফাকালা, অতঃপর বলেন, ইন্নি উহিব্বু ফুলানান, আমি অমুক ব্যক্তিকে, পৃথিবীতে অমুক ব্যক্তি, তাকে আমি ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও তাকে ভালোবাসো। ক্বালা ফায়ুহিব্বুহু জিব্রাইল, আল্লাহর এই হুকুম শোনার পরে জিব্রাইল তাকে ভালোবাসে, তুম্মা ইউনাদি ফিস-সামাই, অতঃপর জিব্রাইল আসমানে ঘোষণা করে দেন, ফায়াকুলু, অতঃপর জিব্রাইল ঘোষণা করে বলে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ওহে আসমানবাসী, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরা সকলে তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস-সামাই, এই কারণে গোটা আসমানের যারা আছে সবাই তাকে ভালোবাসে। ক্বালা সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে তার মহব্বত, তার ভালোবাসা জাগ্রত করে দেয় এবং গোটা পৃথিবীর ভালো মানুষটাকে ভালোবাসে। ওয়াইদা আবগাদ আবদান, পক্ষান্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে তার আমলের কারণে ঘৃণা করেন, শত্রুতা পোষণ করেন, দা জিব্রাইলা, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলেন, ফায়াকুলু ইন্নী উবগিদু ফুলানান ফাবগিদহু, আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো, বা ইউবগিদহু জিব্রাইল, জিব্রাইল তাকে ঘৃণা করে, তুম্মা ইউনাদি ফি আহলিস সামাই, অতঃপর জিব্রাইল গোটা আসমানের মধ্যে ছড়িয়ে দেন, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান ফাবগিদহু, শুনে রেখো, অমুক ব্যক্তি পৃথিবীর অমুক ব্যক্তির ছিল অমুক ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, আমি ঘৃণা করি, তোমরা সকলে তাকে ঘৃণা করো, ভাইবকে দৌনাহু, তখন সকলে তাকে ঘৃণা করে, তোম্মা তু দাউলাহুল বাগদাও ফিল আরদে, অতবার জমিনে তার বিরুদ্ধে আল্লাহ তাআলা মুমিনদের অন্তরে ঘৃণা তৈরি করে দেন, গোটা পৃথিবীর মুমিন তাকে ঘৃণা করতে। হাদিসটা আছে মুসলিম শরীফের 6873, মুসনাদে আহমদের 7625 নম্বর হাদিস। এবারে আমরা কলবের একটা প্রকার নিয়ে আলোচনা করলাম, আল কলবুল মারিদ, এরপরে কলবের আরো প্রকার আছে, আল কলবুল সালিম, এরপরে আছে আল কলবুল মতবু, এরকম ভাবে কলবের যে প্রকারগুলো আছে ইনশাআল্লাহ আমরা সেগুলো বাকিগুলো আলোচনা আগামী জুমায় করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করলে। এবং কলবের রোগগুলো কি আছে সেগুলো আলোচনা হবে, কারণ এগুলো জানা অত্যন্ত প্রয়োজন, এরপরে যাচাই করা প্রয়োজন আমার কলবটা কোন প্রকার আছে। আজকে আমরা আলোচনা করেছি কোন কলব নিয়ে, আল কলবুল মারিদ, রোগাক্রান্ত কলব নিয়ে। এখন রোগগুলো কি কি আছে আলোচনা হয়ে গেছে, এখন আমার নিজেকে আমি পরীক্ষা করব, আমার নিজের মধ্যে কি কি রোগ আছে। প্রত্যেকটা মানুষের মনে রাখতে হবে, আমি আপনাদেরকেও বলি, যারা কষ্ট করে এই আরাফাতের ময়দানের মতো খোলা ময়দানে এখানে এই বৃষ্টি বাদল ভিজে পুড়ে এখানে জুমা পড়তে এসেছেন, নিশ্চয়ই আপনাদের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা আছে, হাদিসের প্রতি ভালোবাসা আছে, এটা ব্যক্তি জসীমউদ্দিন রহমানের ভালোবাসা নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে, সেজন্য এসেছেন। আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবেসে যে নসিহা দিচ্ছি তা হচ্ছে এই, আমাদেরকে যাচাই করতে হবে আমাদের যার যার মনের মধ্যে এই সমস্ত রোগের কোন একটা পাওয়া যাবে, আজকে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করে তওবা করে আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে যে পুরস্কার দিবেন তা হচ্ছে কলবে সালিম দিবেন। কি দিবেন? কলবে সালিম, এটা মুমিনদের কলব। কোরআনে বলা আছে সূরায়ে সুআরা 26 নম্বর সূরার 88 এবং 89 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেয়ামতের দিবসে তোমার যত সম্পদ থাকুক, যত সন্তান থাকুক, তুমি যত বড় জননেত্রী হও, জননেতা হও, অর্থ সম্পদের মালিক হও, আল্লাহ বলছেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কোন সন্তান এবং সম্পদ কোনো কাজে আসছে না, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, তবে যে ব্যক্তি আল্লাহর কাছে আসবে কালবে সালিম নিয়ে আসবে, কি নিয়ে আসবে, কালবে সালিম, কালবে সালিম। সাইয়েদুল মুসাইয়্যিব বলছেন আল কালবুস সালিম হুয়াল কালবুস সহিহ, কালবে সালিম কি বলা হয়, কালবে সহিহ, সুস্থ কলব, অহুয়া কালবুল মুমিন, আর এটা হচ্ছে কার কলব, এই কালবে সালিম হচ্ছে কার কলব, মুমিনের কলব, লিআন্না কালবাল কাফির ওয়াল মুনাফিকি মারিদুন, কেননা কাফের কলব আর মুনাফিকের কলব হচ্ছে কোন কলব, রোগাক্রান্ত কলব, আল কালবুল মারিদ, রোগাক্রান্ত কলব, আর মুমিনদের কলব কি, কলবে সালিম। এই জন্য আমাদের সকলকে কলবে সালিম অর্জন করতে হবে, এই কলবে সালিমের আর একটা নাম হচ্ছে আল কলবুল মুনিব, কি নাম, সূরা কফ 50 নম্বর সূরার 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়বে ওয়া জাআ বিকলবিন মুনিব, যে ব্যক্তি আল্লাহকে না দেখি ভয় করে এবং বিনীত হৃদয় উপস্থিত হবে আল্লাহর কাছে তার মূল্যায়ন হবে। এখানে কলবুল মুনিব বলা, কি বলা হয়েছে, বিনয়ের কলব, কলবুল মুনিব, বিনীত হৃদয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল কলবুল মারিজ থেকে বাঁচিয়ে আল কলবুস সহিহ, আল কলবুস সালিম, আল কলবুল মুনিবের অধিকার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।